আকাশ ঘিরে মেঘ করেছে চাঁদের খবর নাই, চাঁদ না দেখে রোজা রাখে ওস দয়াময়। আকাশ ঘিরে মেঘ করেছে চাঁদের খবর নাই, চাঁদ না দেখে রোজা রাখে ওস দয়াময়। জিলানে মোর রোজার চাঁদ, চেহারায় চমকায়ে মোহাম্মদ। পাঞ্জাতনের সেহেরা পরে, পাঞ্জাতনের সেহেরা পরে এসেছে ধরায়। আকাশ ঘিরে মেঘ করেছে চাঁদের খবর নাই, চাঁদ না দেখে রোজা রাখে ওস দয়াময়। মায়ের পেটে চুপি চুপি করত কোরআন তেলাওয়াত, আর জন্ম নেওয়ার আগে থেকে করে খোদার বাদাত, জন্ম নেওয়ার আগে থেকে করে খোদার বাদাত। মা জননী ঘুমের ঘরে কিসের আওয়াজ শুনতে পায়, গোসল আজাম মায়ের পেটে জিকির করে সব সময়। ফেরেশতারা দেয় পাহারা মা ফাতেমার ঘরেতে, আর সে আলা হয় উতালা পিয়ার মধুর সুরেতে, আর সে আলা হয় উতালা পিয়ার মধুর সুরেতে। ও ফাতেমা তোমার লাল, ধরবে এবার দিনের ঢাল, এই পঙ্গু সমাজ চাঙ্গা হবে, পঙ্গু সমাজ চাঙ্গা হবে তোমার লালের ওসেলায়। আকাশ ঘিরে মেঘ করেছে চাঁদের খবর নাই, চাঁদ না দেখে রোজা রাখে ওস দয়াময়। ফেরেশতারা চেহারা দেখে পিয়ার প্রেমে পড়েছে, বলে আল্লাহ তালা কোন নূরেতে পিয়ার সুরত গড়েছে, আল্লাহ তালা কোন নূরেতে পিয়ার সুরত গড়েছে। আর গায়ে তাহার গাথা যেন পান্না হীরা মতির হার, সুন্নাতে যার বদন গড়া জান্নাতে নূরের বাহার। রুহে গোস মিলতে যেত নিশি ভরে মদিনায়, রুহু যখন মিলে যেত কোনটা কাহার চেনা দায়, রুহু যখন মিলে যেত কোনটা কাহার চেনা দায়। কেন একই নকশায় দুই চেহারা গুলিয়ে ফেলেছে হুরেরা, নবুয়াতের মোহর দেখে, নবুয়াতের মোহর দেখে তবেই চেনা যায়। আকাশ ঘিরে মেঘ করেছে চাঁদের খবর নাই, চাঁদ না দেখে রোজা রাখে ওস দয়াময়। শিশু কাদের নানার সাথে খেলতে যেত মাঠেতে, চাঁদ সূর্য নেমে এসে চুমা দিত পায়েতে, চাঁদ সূর্য নেমে এসে চুমা দিত পায়েতে। আর শিশু কাদের খেলতে গিয়ে গোরস্তানে ছুটে যায়, পায়ের ছোঁয়ায় মুর্দা উঠে সাথে সাথে হেঁটে যায়। হাই কি তাসির মোর বড় পীর বুঝতে পেরেছে নানা, আর নিজের চোখে দৃশ্য দেখে নানা নাতির দিওয়ানা, নিজের চোখে দৃশ্য দেখে নানা নাতির দিওয়ানা। চুমা খাবে, এর পায়ে যে চুমা খাবে, চুমা হবে নবীর পায়ে। আকাশ ঘিরে মেঘ করেছে, চাঁদের খবর নাই, চাঁদ না দেখে রোজা রাখে বস দয়াময়। চাঁদনি রাতে স্বপ্ন দেখে একলা ঘরে ফতেমা, দয়ার নবী পিয়ার মাথায় দিচ্ছে আদরে চুমা, দয়ার নবী পিয়ার মাথায় দিচ্ছে আদরে চুমা। আর শিশু কাদের দুলছে আমার ঝুবড়ি ঘরের দোলাতে, গলায় গলায় মিলছে দুজন মগ্ন প্রেমের খেলাতে। তখন ফেরেশতা হুর মস্তিতে চোট জিলানিকে চৌকি দেয়, হযরত আলী ছুটে এসে গায়ের চাদর খুলে দেয়, হযরত আলী ছুটে এসে গায়ের চাদর খুলে দেয়। তখন আল্লাহ বলছে আজকে রাত বাগদাদকে সাজাও জান্নাত, আর নবীজি মোর পাগড়ি খুলে, নবীজি মোর পাগড়ি খুলে পরালো মাথায়। আকাশ ঘিরে মেঘ করেছে, চাঁদের খবর নাই, চাঁদ না দেখে রোজা রাখে গৌস দয়াময়। ঝগড়া ঝাঁটি লাঠা লাঠি করো কেন মুসলমান, কোনটা আসল কোনটা ভেজাল চাও না কেন তার প্রমাণ, কোনটা আসল কোনটা ভেজাল চাও না কেন তার প্রমাণ। তবে চোরের মায়ের লম্বা গলা বড় বড় ফতুয়া দেয়, চোরের মায়ের লম্বা গলা বড় বড় ফতুয়া দেয়, বলে পীর ধরো না ইমান যাবে সমাজে বলে বেড়ায়। আর দু চার পাতা কিতাব পড়ে ভাবলো আমি খুব জ্ঞানে, খিচড়ি খেয়ে ভেবে নিল খেয়েছে সে বিরিয়ানি, খিচড়ি খেয়ে ভেবে নিল খেয়েছে সে বিরিয়ানি। কিন্তু ওলিদের তুচ্ছ ভেব না, ওলিরা কবু মরে না, নাস্তা নাবুদ হয়ে যাবে, নাস্তা নাবুদ হয়ে যাবে পড়লে বদ্দোয়ায়। আকাশ ঘিরে মেঘ করেছে, চাঁদের খবর নাই, চাঁদ না দেখে রোজা রাখে গৌস দয়াময়। দু চাকাতে চলছে আমার এগারো নম্বর গাড়ি, গৌস পিয়া ডাকছে আমায় দিতে হবে যে পারে, গৌস পিয়া ডাকছে আমায় দিতে হবে যে পারে। গাড়ির বডি ভোয়া চোয়া ধাক্কা ধুকি দিও না, ইঞ্জিন মোর শুকিয়ে গেছে তেল পানি পাচ্ছে না। তবে মারে পাতে খাটি তেলে দেরে ইঞ্জিনের খোরাক, তাড়াতাড়ি ছুটবে গাড়ি ডাকছে আমার গৌস পাক, তাড়াতাড়ি ছুটবে গাড়ি ডাকছে আমার গৌস পাক। মইদুল ইসলাম এবার থাম, ঝরিয়ে ফেলেছিস অনেক ঘাম, মোর গৌসুলা জাম পিলা বেজাম, গৌসুলা জাম পিলা বেজাম, আছি এই আশায়। আকাশ ঘিরে মেঘ করেছে, চাঁদের খবর নাই, চাঁদ না দেখে রোজা রাখে গৌস দয়াময়। জি লানে মোর রোজার চাঁদ চেহারায় চমকায়ে মোহাম্মদ পাঞ্জাতনের চেহারা পরে এসেছে ধরায় আকাশ ঘিরে মেঘ করেছে চাঁদের খবর নাই চাঁদ না দেখে রোজা রাখে গোস দয়াম www.anibar.in